ভূমি মুসলমান, ইমান আমলের দিক থেকে তিন প্রকার। সমস্ত মুমিন মুসলমান ইমান আমলের দিক থেকে তিন প্রকার। একদল মুমিন মুসলমান কোন না কোন গুনায় লিপ্ত থাকে, আরেকদল মুমিন মুসলমান গুনাহ থেকে সদা সর্বদা বিরত থাকে। অবস্থা কোন সময় কোন গুনাহ হয়ে গেলে মনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, যথারীতি তওবা করে মনের অশান্তি দূর করে গুনাহ আল্লাহর কাছে মাফ করে দেয়। আর একদল মুমিন মুসলমান শুধু গুনাহ থেকে বিরত থাকে তাই নয়, সদা সর্বদা আল্লাহর জিকিরে এবং আল্লাহর নফল বন্দেগীতে লিপ্ত থাকে। আমার কথা বুঝে থাকতে বলুন, সমস্ত মুমিন মুসলমান ইমান আমলের দিক থেকে কত প্রকার, এক প্রকার গুনায় এক প্রকার মুসলমান গুনায় লিপ্ত থাকে, এক প্রকার মুসলমান গুনাহ থেকে মুক্ত থাকে, এক প্রকার মুসলমান আল্লাহর জিকির এবং নফল বন্দেগীতে লিপ্ত থাকে। কত প্রকার হইল? প্রথম প্রকার মুসলমানের পরিচয় ফাসিকিন, দ্বিতীয় প্রকার মুসলমানের পরিচয় মুত্তাকিন, তৃতীয় প্রকার মুসলমানের পরিচয় আউলিয়া। গুনায় লিপ্ত থাকে যারা তারা হল ফাসিকিন, গুনাহগার। গুনায় লিপ্ত থাকে যারা তাদের পরিচয় ফাসিকিন, অর্থ গুনাহগার। গুনাহ থেকে মুক্ত থাকে যারা তাদের পরিচয় মুত্তাকিন, অর্থ পরহেজগার। গুনাহ থেকে মুক্ত থাকে যারা তাদের পরিচয় মুত্তাকিন, অর্থ পরহেজগার। আর এক প্রকার মুসলমান যারা শুধু গুনাহ থেকে মুক্ত থাকে না, সদা সর্বদা আল্লাহর জিকিরে এবং নফল বন্দেগীতে লিপ্ত থাকে, এদের পরিচয় আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিগণ। কোন প্রকারের মুসলমান আল্লাহর ওলি? তৃতীয় প্রকারের। কোন প্রকারের? তৃতীয় প্রকার। একজন বিখ্যাত ওলি ছিলেন, তার লিখিত এক কিতাবের নাম তম্বিহুল গাফিলি। এই কিতাবটা লেখার পরে তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কিতাবটা দেখে দেওয়ার জন্য রাসূল কিতাবটা দেখলেন। দেখে তার কাছে ফিরত দেওয়ার সময় বললেন, ইয়া ফকীহ খুদ কিতাবাতা, হে ফকীহ তোমার কিতাব গ্রহণ কর। এই স্বপ্নের ভিত্তিতে উনি দুনিয়াতে ফকীহ উপাধিতে প্রসিদ্ধি লাভ করেন। পরিভাষাগত ভাবে যাকে ফকি বলা হয় তিনি ওই রকম ফকি ছিলেন না, কিন্তু স্বপ্নে যেহেতু রাসূল তাকে ফকি বলে সম্বোধন করেছে, এই জন্য তিনি দুনিয়ার মুসলমানের কাছে ফকি উপাধিতে পরিচিত হয়েছে। ফকি কাকে বলে এই প্রশ্নের বিভিন্ন জন, একজন হল আকীদা সত্য বিশারদকে ফকিহ বলা হয়। আরেক দোয়া ধরো বিধান শাস্ত্র বিশারদকে ফকিহ বলা হয়। আরেক জোয়াল হল আল্লাহর ওলিকে ফকি বলা হয়। বলুন তো ফকি কাকে বলে? এর এক জবাব না তিন জবাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফকি আবুল্লাহকে স্বপ্নে ফকি রূপে ডাক দিলেন, এটা তৃতীয় প্রকারের ফকি। তিনি একজন বিখ্যাত ওলি ছিলেন। তার লিখিত কিতাবের নাম তানবীহুর রাসুলি। এই কিতাবে তিনি লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে রেখাতে বলেছেন, ইন্নাল লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। এর অর্থ হলো আল্লাহ বলেন, যারা আল্লাহকে রব মেনে নিবে আর মরণ পর্যন্ত অটল থাকবে, মরণকালে ফেরেশতা তাকে সুসংবাদ দিয়া মরণ ঘটাইবে। আল্লাহকে রব বলে স্বীকার করলে, মরণ পর্যন্ত অটল থাকলে, মরণকালে ফেরেশতা তাকে সুসংবাদ দিয়া তারপরে তার জান খরচ করে। ফকিয়া বললাই সফরকন্দি রহমতুল্লাহ আলাইহি তার তানবীহুল গাফিলিন কিতাবে লেখেন, মরণকালে যে ফেরেশতা সুসংবাদ দিয়া মরণ ঘটাইবে, কি সুসংবাদ? ওই তিন দল মুসলমানকে তিন রকমের সুসংবাদ। মনে আছে সমস্ত মুসলমান কত দল? তিন দল। একদল ফাসিকিন, একদল মুত্তাকিন, একদল আউলিয়া। একদল ফাসিকিন, একদল মুত্তাকিন, একদল আউলিয়া। ফাসিকিন অর্থ গুনাহগার, মুত্তাকিন অর্থ পরহেজগার, আউলিয়া অর্থ আল্লাহর বন্ধু। আউলিয়া অর্থ আল্লাহর বন্ধু। এই তিন দল মুমিন মুসলমানের মরণকালে আজরাইল ফেরেশতা তিন রকমের সুসংবাদ দিয়া জান বের করে। কথা বুঝতে পারতেছেন আপনারা? বুঝে থাকলে বলুন তো সমস্ত মুমিন মুসলমান ইমান আকীদার বেলায় কত দল? ফাসিকিন, মুত্তাকিন, আউলিয়া। মরণকালে আজরাইল ফেরেশতা আউলিয়াদেরকে একটা সুসংবাদ দিয়া জান বের করে, মুত্তাকিনদেরকে একটা সুসংবাদ দিয়া জান বের করে, ফাসিকিনদেরকেও একটা সুসংবাদ দিয়া জান বের করে। কিন্তু তিন দলের একই সুসংবাদ নয়। ফাসিকিনের সুসংবাদ একরকম, মুত্তাকিনদের সুসংবাদ আরেক রকম, আউলিয়াদের সুসংবাদ ভিন্ন রকম। ফাসিকিনদেরকে মরণকালে আজরাইল ফেরেশতা যে সুসংবাদ দিয়া জানবার করেন, সেই সুসংবাদটা হল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মর্ম হলো কলেমা বিশ্বাসী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। কলেমা বিশ্বাসী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই সুসংবাদ দিয়া আজরাইল গুনাগার মুসলমানদের জানবাই করে বলেন, গুনাগার মুসলমানদেরও মরণকালে আজরাইল দুঃসংবাদ দিয়া জানবাই করে না সুসংবাদ? কি সুসংবাদ? চিরস্থায়ী জাহান্নামী হবে। এই সুসংবাদ দিয়া তারা জানবাই করে। এখানে আমরা যারা গুনাগার মুসলমান আছি, আমাদের বেপরোয়া হওয়ার কোন কারণ নেই। কারণ যে হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করবে জান্নাতে যাবে। ওই হাদিসের ওই শেষের দিকে উল্লেখ আছে, আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা প্রচার করতে নিষেধ করেছেন শেষ পর্যন্ত। কারণ চিরস্থায়ী জাহান্নামী হবে না কথাটা ঠিক, কিন্তু নমাজ না পড়ার কারণে যে লক্ষ লক্ষ বছরের জন্য জাহান্নামে যাবে সেই ব্যাপারে সতর্ক হবে কে? বিভিন্ন রকমের গুনার কারণে যে লক্ষ লক্ষ বছরের জন্য জাহান্নামে যাবে সেটার থেকে রক্ষা পাবে কিভাবে? এই জন্য ব্যাপক ভাবে বিস্তারিত ভাবে কথা ব্যাখ্যা না করে এই কথা বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কাজেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা বিশ্বাস করলে অবশ্যই চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু নামাজ না পড়ার গুনার কারণে দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে কিনা? আমি একটা প্রশ্ন করবো আপনাদের, যদি বুঝেন না জবাব দিবেন না, চুপ থাকবেন। যারা বুঝেন একটু চিন্তা ভাবনা করে জবাব দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করলে চিরস্থায়ী জাহান্নামী হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পর বেনামাজি হলে দীর্ঘমেয়াদী জাহান্নামী হবে। এবার আপনারা বলুন, আপনারা চিরস্থায়ী জাহান্নামী হতে চান না দীর্ঘমেয়াদী? কোনটাই না হলে করতে হবে কি? কলেমা বিশ্বাস নিয়ে বসে থাকতে হবে না গুনাহ বর্জন করতে হবে? কোনটাই যারা হতে চায় না তাদের মুত্তাকিন হওয়া ছাড়া গতি না হয়। কোনটাই যারা হতে চায় না তাদের মুত্তাকিন হওয়া ছাড়া গতি না। এই তফসির থেকে আমাদের এই শিক্ষা নিয়ে সকলের বাড়ি যাওয়া দরকার, যে জাহান্নামের আগুন শুইবার আগে যদি আমার নাজাত পাইতে হয় তাহলে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া গতি না। গেল ফাসিকিনদেরকে আজরাইল কি সুসংবাদ দিয়ে জানবেন করুন, তুমি চিরস্থায়ী জাহান্নামী। দ্বিতীয় প্রকার মুমিন মুসলমান হল মুত্তাকিন, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বিরত থাকে। এদের উপাধি কি? মুত্তাকিন। এদেরকে আজরাই ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দিয়া জান বের করে না। এদেরকে জান্নাত দেখাইয়া জান্নাতের সুসংবাদ দিয়া জান বের করে। এটা হলো মুত্তাকিনদের সুসংবাদ। আর তৃতীয় দল মুসলমানের উপাধি কি? ওলি আউলিয়া। এক বচনে ওলি বলা হয়, বহু বচনে আউলিয়া। ওলি আউলিয়ারা মরণের সময় জান্নাতের সুসংবাদে তুষ্ট হয় না। ওলি আউলিয়ারা মরণের সময় জান্নাতের সুসংবাদে তুষ্ট হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাক্ষাৎ পাবে কিনা এই সুসংবাদ না পায়। এই জন্য মরণকালে অলিয়াউলিয়াদেরকে আল্লাহ সাক্ষাতের সুসংবাদ দিয়া জানাই করা হয়। জান্নাত পাইলে আল্লাহর সাক্ষাৎ না পাইলে অসুবিধাটা কি? আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে। জান্নাতের সুসংবাদ যদি পাই তাহলে আল্লাহর সাক্ষাৎ না পাইলে কি প্রশ্ন দেখতে পারে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে রাসূল তার বিভিন্ন হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার মধ্যে যে আনন্দ হবে আল্লাহর এক মুহূর্তের সাক্ষাতের আনন্দ তার চেয়ে বহুগুণ বেশি হবে। এই জন্য আউলিয়াগণ জান্নাতের আনন্দে তুষ্ট হয় না, আল্লাহর সাক্ষাতের আনন্দের সুসংবাদ না পাওয়া পর্যন্ত। এই জন্য আজরাইল ফিরিস্তা ওলি আউলিয়াগণকে কিসের সুসংবাদ দিয়া জানাই করে? আল্লাহর সাক্ষাতের সুসংবাদ দিয়া জানাই করে। এই আলোচনার মাধ্যমে আমরা কি জানতে পারলাম, বুঝতে পারলাম, ইমান আমলের বেলায় সমস্ত মুমিন মুসলমান তিন দল, ফাসিকিন, মুত্তাকিন, আউলিয়া। ফাসিকিনদের মরণকালে একটা সুসংবাদ পাবে, মুত্তাকিনরা মরণকালে আরেকটা সুসংবাদ পাবে, আউলিয়ারা মরণকালে আরেকটা সুসংবাদ পাবে। এই মুত্তাকিনে আর আউলিয়ায় ব্যবধান, মুত্তাকিনরা সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকে, ফরজ আমল না করলে গুনাহ হয়, এই জন্য ফরজ বন্দেগীও করে, ওয়াজিব বন্দেগী না করলে গুনাহ হয়, এই জন্য ওয়াজিব বন্দেগীও করে, সুন্নতে মুয়াক্কাদা আমল না করার অভ্যাস করলে গুনাহ হয়, এই জন্য সুন্নতে মুয়াক্কাদা আমলের অভ্যাস করে। মুত্তাকিন চার কাজের দ্বারা মুত্তাকিন হয়, কত কাজের দ্বারা? এক নম্বর গুনার অভ্যাস বর্জন করা, দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করা, তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা, চার নম্বর সুন্নতে মুয়াক্কাদা আমলের অভ্যাস রাখা। আমার কথা বুঝে থাকছে বলুন, কত কাজের দ্বারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়? গুনার অভ্যাস যে থাকতে পারলো না, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না, ফরজ আমলে যে অবহেলা করে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না, ওয়াজিব আমল যে লঙ্ঘন করে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না, সুন্নতে মুয়াক্কাদা লঙ্ঘনের অভ্যাস যে করে মুত্তাকিনদের মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। বুঝে থাকতে বলুন, কত কাজের দ্বারা মানুষ মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়? এক নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করা, তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা, চার নম্বর সুন্নতে মুয়াক্কাদা আমলের অভ্যাস চালু রাখা। এই চারটা কাজই মুত্তাকিনরা, এই চার কাজের চারটা কাজই করে নিজের স্বার্থে, চারটা কাজই করে নিজের স্বার্থে। গুনার অভ্যাস ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। কোন কাজটা কোন স্বার্থে করে বুঝুন? গুনার অভ্যাস ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাওয়ার স্বার্থে, সুন্নতে মুয়াক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। কোন আমলটা তার স্বার্থ ছাড়া? তার সবগুলি আমলের পিছনে তার একটা স্বার্থ আছে। গুনাহ ছেড়ে দিল জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, ফরজ ওয়াজিব আমল করলো জান্নাত পাওয়ার স্বার্থে, সুন্নতে মুয়াক্কাদা আমল করলো নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। এই রকম স্বার্থের আশায় যারা আমল করে এরা আল্লাহর জান্নাতি হতে পারে, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। স্বার্থের লোভে যারা আমল করে এরা জান্নাতি হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না, যতক্ষণ পর্যন্ত বিনা স্বার্থে আল্লাহর গোলামি না করে। কেমন, কিভাবে আল্লাহর গোলামি করলে ওলি হয়? বিনা স্বার্থে। আর বিনা স্বার্থে গোলামি করার একমাত্র পথ নফল বন্দেগী, বিনা স্বার্থে গোলামি করার একমাত্র পথ নফল বন্দেগী। নফল বন্দেগী না করলেও জাহান্নামে যাবে না, নফল বন্দেগী না করলেও জান্নাত থেকে বঞ্চিত হবে না, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে না, কাজেই নফল বন্দেগী করার পিছনে তার কোনো শাস্ত্র নাই। করে কেন? শুধুমাত্র মৌলাকে খুশি করার। বলুন, নফল বন্দেগী যারা করে নিজের কোনো স্বার্থে করে না মালিককে খুশি করার জন্য করে? এই জন্য সহি বহান শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নফল বন্দেগীকে নিজেদের অভ্যাস বানায় আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়। নফল বন্দেগীকে যারা নিজের অভ্যাস বানায় আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। আমার কথা বুঝে থাকতে বলুন, গুনাহ না করলেই ওলি হওয়া যায় না জাহান্নাম থেকে বাঁচা যায়? ফরজ ওয়াজিব আমল করলেই ওলি হওয়া যায় না জান্নাত পাওয়া যায়? সুন্নতে মুআক্কাদা আমল করলেই ওলি হওয়া যায় না নবীর শাফাআত পাওয়া যায়? তাহলে কিসের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। কারণ এটা হলো স্বার্থহীন বন্দেগী আর ওইগুলি হলো স্বার্থবাদী বন্দেগী। বুঝছেন আপনারা? বলেন, গুনার অভ্যাস সারলো কেন জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করলো কেন জান্নাত পাওয়ার স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করলো কেন নবীর শাফাআত পাওয়ার? নফল বন্দেগী করে কেন বিনা স্বার্থে? নফল বন্দেগী করে কেন? যেহেতু বিনা স্বার্থে করে, শুধুমাত্র মালিককে খুশি করার জন্য। এই জন্য মালিক বলে, তুমি আমার স্বার্থহীন গুলাম, কাজেই তোমাকে আর গুলামের পর্যায়ে রাখলাম না, তোমাকে আমার বন্ধু বানাইয়া দিলাম। আল্লাহ এই সমস্ত বন্ধুদেরকে আল্লাহ ওলি বলা হয়, এক বচনে বহু বচনে হয় আউলিয়া। ভূমিকার কথাগুলি বুঝতে পারছে? এই যে আমার কিছু কথা আয়াতের তফসির শুরু করার আগে ভূমিকা স্বরূপ করিয়া কথাগুলি পরিষ্কার বুঝতে পারছে? হাদিস শরীফে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায় আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়। রাসূল বলেন, তখন বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। অর্থাৎ এই বান্দার মুখে আল্লাহর মর্জির খেলার কোনো পাতা বের হয় না, এই বান্দার হাতে আল্লাহর মর্জির খেলার কোনো কাজ হয় না, এই বান্দার পায়ে আল্লাহর মর্জির খেলার কোনো পথে চলে না। এই ব্যাখ্যা মতো আল্লাহর রাসূল বলেন, যাদেরকে আল্লাহ তার বন্ধু বানান, ওলি বানান, তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়। এই ভূমিকা বোঝার পরে এখন আয়াতের তফসিরটা বোঝা সহজ হবে। আমার নামে বিজ্ঞাপনে যে আয়াত দেওয়া আছে, আয়াত দুইটা আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। ভালো রকম সরব দেখো, আল্লাহর ওলিগণের ভবিষ্যতের কোনো ভয় নাই, অতীতের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিগণের ভবিষ্যতের জন্য কোনো ভয় নাই, অতীতের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিগণ কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনল আর তাকওয়া অবলম্বন বেঁচে রইল। হিসেব থেকে বেঁচে রইল, এই তাকওয়া শব্দের অর্থ হইল বেঁচে থাকা, বিরত থাকা, কোন কাজে লিপ্ত না হওয়া, এটার নাম হইল তাকওয়া। এই কোরআনের বিভিন্ন আয়াতে এই তাকওয়া শব্দ আল্লাহ বহুবার ব্যবহার করেছে। যার অর্থ হইল বেঁচে থাকা। এর তিনটা স্তর, একটা হলো কুফুর থেকে বেঁচে থাকা, এটার ফল হইল চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত, আর একটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটার ফল হলো জাহান্নামের আগুন স্পর্শ করার থেকে নাজাত, আর একটা স্তর হলো আল্লাহর ব্যাপারে উদাসীন হওয়ার থেকে বেঁচে থাকা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, সদা সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকা, সাধ্য মতো আল্লাহর নফল বন্দেগীতে লিপ্ত থাকা। এই ব্যক্তি আল্লাহকে ভুলে যাওয়ার থেকে বিরত থাকে, এই ব্যক্তি আল্লাহকে স্মরণ না রাখার থেকে বেঁচে থাকে। এটা হল সর্বোচ্চ তাকওয়া। তাকওয়ার তিন স্তর, সর্বোচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্নতম স্তর। তাকওয়ার সর্বোচ্চ স্তর হল কোন অবস্থাতেই সে আল্লাহর জিকির থেকে উদাসীন হয় না, কোন অবস্থাতেই সে আল্লাহর জিকির থেকে উদাসীন হয় না। তাকওয়ার মধ্যম স্তর হল সে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকে। তাকওয়ার নিম্নতম স্তর হল সে কুফর এবং শিরক থেকে বিরত থাকে। তাকওয়া অর্থ বিরত থাকা। বলুন, এই বিরত থাকার মতো তাকওয়া একটা স্তরের না তিন স্তরে? কুফর এবং শিরক থেকে যারা বিরত থাকে এদের মধ্যে অনিম্ন স্তরের তাকওয়া পাওয়া যায়, গুনাহ থেকে যারা বিরত থাকে এদের মধ্যে মধ্যম স্তরের তাকওয়া পাওয়া যায়। আল্লাহকে ভুলে যাওয়ার থেকে সদা সর্বদা যারা বিরত থাকে এর মধ্যে সর্বোচ্চ স্তরের তাকওয়া পাওয়া যায়। মুফাসসিরিন কেরাম এই আয়াতগুলির তফসিরে লিখেছেন, প্রথম প্রকারের তাকওয়ার দ্বারা আল্লাহর কিছু না কিছু নৈকট্য লাভ হয়, কিন্তু পরিভাষাগত ভাবে এই নৈকট্য লাভকারীকে ওলি বলা যাবে না। দ্বিতীয় স্তরের তাকওয়ার দ্বারা আল্লাহর আরো কিছু নৈকট্য লাভ হয়, কিন্তু পরিভাষাগত ভাবে এই নৈকট্য লাভকারীকে ওলি বলা যাবে না। সর্বোচ্চ তাকওয়ার দ্বারা আল্লাহর যে নৈকট্য লাভ হয় ওই নৈকট্য লাভকারীদেরকে পরিভাষাগত ভাবে আল্লাহর ওলি বলা হয়। এর উদাহরণ হইল এরকম, একটা লোক কোটি কোটি টাকার মালিক, আর একটা লোক 1,00,000 টাকার মালিক, আর একটা লোক 100 টাকার মালিক। কোটি টাকার দন কিনা, 1,00,000 টাকার দন কিনা, 100 টাকার দন কিনা, কিন্তু 100 টাকার মালিককে কেউ দনই কয় না, 1,000 টাকার মালিককে কেউ বর্তমান সমাজে দনই কয় না, কোটি কোটি টাকার মালিক হলে দনই কয়। কেন 1,000 টাকার মালিক যে তার কাছে দন নাই দনই কয় না, কেন? এই পরিমাণ দনের দ্বারা দনই হওয়া যায় না। 100 টাকার মালিকের কাছে কি দন নাই দনই কয় না, কেন? এইরকম এই পরিমাণ দনের দ্বারা দনই হওয়া যায়। কোটি কোটি টাকার মালিককে যে পরিমাণ দন পায় এটার দ্বারা দনই হওয়া যায়। ঠিক তেমনি ভাবে নিম্ন স্তরের তাকওয়ার দ্বারা ওলি হওয়া যায় না, মধ্যম স্তরের তাকওয়ার দ্বারা ওলি হওয়া যায় না, সর্বোচ্চ তাকওয়ার দ্বারা ওলি হওয়া যায়। এই কথাটা বুঝলে আর এক আয়াতের দ্বারা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের নিবন্ধটা হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহু। সমস্ত মুমিন মুসলমানেরাই আল্লাহর ওলি। এটা কেমনে করলে? ওই যে 1 টাকার মালিককে ওলি বলা যায় যেইভাবে, সমস্ত মুমিন যে আল্লাহ ওলি করেছেন সেইভাবে। কথা বুঝলেন কি না? দাবি দাবি করতে ওলি বলা হইল, পারিভাষিক করতে নয়। যেমন ভাবে 100 টাকার মালিককে 100 টাকা দন এই হিসাবে দনি বলা যায়, আর আবিদারি করছে কিন্তু পরিভাষাগত ভাবে একশো টাকার মালিককে ধনী বলা যায় না। ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান যারা যত গুণাগারই হোক, ইমান যে আনলো, কলেমাতে বিশ্বাস করলো, এর দ্বারা আল্লাহর কিছু না কিছু নৈকট্য লাভ করলো, সেই মর্মে আবিদারি করতে আল্লাহ তাকে ওলি বলেছেন। কিন্তু পরিভাষাগত ভাবে এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওলি বলেছেন, পরিভাষাগত ভাবে একমাত্র তারাই হলো আল্লাহর ওলি। ওলি শব্দের যত অর্থ আছে, এর মধ্যে ওলি শব্দের একটা অর্থ হলো নৈকট্য লাভ করা। আল্লাহর ওলি মানে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর ওলি মানে আল্লাহর নৈকট্য লাভ করা। যারা কলেমা বিশ্বাস করে আর কোন নেক আমল করে না, আর যারা কলেমা বিশ্বাস করে না, এদের মধ্যে আল্লাহর সাথে সম্পর্কের ব্যবধান আছে। যারা কলেমা বিশ্বাস করে না, এদের সাথে আল্লাহর বিন্দু মাত্র রহমতের সম্পর্ক নাই। যারা কলেমা বিশ্বাস করে না, এদের সাথে আল্লাহর বিন্দু মাত্র রহমতের সম্পর্ক নাই। যারা কলেমা বিশ্বাস করে, এরা এদের সাথে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার মতো রহমতের সম্পর্ক আছে। কথা কি বুঝেন আপনারা? যারা কলেমা বিশ্বাস করে, নমাজ রোজা করে না, এদের সাথে আল্লাহর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার মতো রহমতের সম্পর্ক আছে। তাহলে আল্লাহর সাথে কিছু না কিছু নৈকট্য আছে। কিন্তু পরিভাষাগত ভাবে এটাকে কুরবত ইলাল্লাহ বলা যায় না, আল্লাহর নৈকট্য লাভকারী পরিভাষাগত ভাবে বলা যায়। যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, এদের আল্লাহর সাথে আরো কিছু নৈকট্য আছে। জাহান্নামে প্রবেশ না করার মতো রহমতের সম্পর্ক আছে, আরো কিছু নৈকট্য আছে। কিন্তু এদেরকে পরিভাষাগত ভাবে কুরবত ইলাল্লাহ হাসিলকারী বলা যায় না। যারা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারে না, একমাত্র তাদের কুরবত ইলাল্লাহ হাসিল হয়েছে বলা হয়। এটা পরিভাষাগত ভাবে আল্লাহর নৈকট্য হাসিলকারী বলা হয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তাওয়াবি রাহমাতুল্লাহ আলাইহিকে একজন লোকে জিজ্ঞাসা করেছিল যে আমার কুরবত ইলাল্লাহ হাসিল হয়েছে কিনা বুঝবো কিভাবে? আল্লাহর নৈকট্য যার হাসিল হইল, দরজায় বেলায়েত যাদের হাসিল হইল, এরা বুঝবে কিভাবে? তাওয়াবি রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বললেন, এটা বুঝা না বুঝা, সাবালক না বালক, বুঝা না বুঝার মতো। একটা পাঁচ বছরের একটা ছেলেকে যদি আপনি পাঁচ ঘন্টা বক্তৃতা দিয়া সাবালক বুঝাইতে যান, বিন্দু মাত্র বুঝবে না। যেদিন সাবালক হবে নিজে নিজে, আপনারা কি বলেন? নাবালক ছেলেরে বক্তৃতা দিয়া সাবালক বুঝান যায় না? যেদিন সাবালক হয় নিজেই বুঝে। যেভাবে নাবালক থাকলে সাবালক বুঝে না, সাবালক হইলে নিজেই বুঝে। ঠিক তেমনি ভাবে কুরবত ইলাল্লাহ, আল্লাহর ওই পরিমাণ নৈকট্য, যেই পরিমাণ নৈকট্য লাভ করলে আল্লাহর ওলি হওয়া যায়। যারা ওইটা নাই, ওদেরকে বক্তৃতা দিয়া বোঝানো যাবে না, যারা ওইটা নিজে নিজেই বুঝে। ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? যারা আল্লাহর ওলি হয়, এরা নিজে নিজেই টের পায় আমি আল্লাহর কতটুকু নিকটবর্তী হয়েছি। বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। দুইজন মানুষে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব, এমন বন্ধুত্ব যে কোনো একটা আমোদ প্রমোদ ভোগ বিলাস আনন্দ উৎসব তার বন্ধুকে ভুলে করতে পারে না। ঈদ আসলেই বন্ধু ছাড়া তার ঈদ করা সম্ভব হয় না। কোন অনুষ্ঠান আসলেই বন্ধুকে ছাড়া তার অনুষ্ঠান করা সম্ভব হয় না। তাহলে এই বন্ধু তার সাধারণ বন্ধু না একান্ত ঘনিষ্ঠ বন্ধু? ঘনিষ্ঠ কেমনে হইল বুঝবো কেমনে? ভুলতে পারি না এইটাই বুঝার আরম্ভ। আমি আমার বন্ধুকে ভুলতে পারি না এইটাই এ কথার প্রমাণ যে আমি সে আমার ঘনিষ্ঠ বন্ধু। পিত্তল নিবারে যে ব্যক্তি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলতে পারে না, এই প্রমাণ তোমার পূর্বত্বিল আল্লাহ হাসিল হয়েছে, তুমি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হয়েছ, তুমি আল্লাহর বেলায়ত লাভ করেছ, আল্লাহর মুলি হয়েছ। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসিরে কিতাবে এই রিয়ায়াতের তাফসিরে লেখেন, দুই কাজের দ্বারা মানুষ আল্লাহর বলি হয়। একটা হলো কাসরাতে জিকির, আর একটা হলো কাসরাতে তাহাত, আল্লাহকে বেশি বেশি আল্লাহ জিকির করা আর আল্লাহ বেশি বেশি নফল বন্দেগী করা। আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ 24 ঘন্টায় একবারও যদি জপেন না, তবু আপনি জাহান্নামে যাবেন, তবু আপনি জান্নাত থেকে বঞ্চিত থাকবেন না, তবু আপনি নবীর শাফাত থেকে বঞ্চিত থাকবেন না। তারপর আপনি আল্লাহ আল্লাহ করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। ওই প্রমাণ করা গেল আপনি আল্লাহর বলি হয়েছেন, আপনি আল্লাহর বন্ধু হয়েছেন। কেন? আল্লাহকে বলতে পারেন না, আল্লাহকে বলতে পারেন না। আপনি যদি জীবনে এক রাকাত নফল নামাজ না পড়েন, তবুও জাহান্নামে যাবেন। সারা জীবনে এক রাকাত নফল নামাজ যদি না পড়েন, আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন না। সারা জীবনে এক রাকাত নফল নামাজ যদি না পড়েন, আপনি নবীর শাফাত থেকে বঞ্চিত হবেন না। তারপরও পড়েন কেন? আল্লাহকে খুশি করার জন্য। প্রমাণ পূর্বত্বিল আল্লাহ হাসিল হইল কিনা হইল না। তাহাবি রহমতুল্লাহ আলাইহি তো আরো সংক্ষিপ্ত জবাব দিচ্ছেন, আমি তো একটু বুঝাইবার চেষ্টা করলাম আপনাকে। তাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, নাবালককে যেমন বক্তৃতা দিয়া সাবালক বুঝানি যায় না, তেমনি ভাবে আল্লাহর নৈকট্য যাদের হাসিল হয়নি তাদেরকে বক্তৃতা দিয়া পূর্বত্বিল আল্লাহ বুঝানি যায় না। যেদিন সাবালক হয় নিজে নিজেই বুঝে, যেদিন আল্লাহর ওলি হইতে পারে নিজে নিজেই টের পায়। ভবিষ্যতের কোনো ভয় নাই, অতীতের কোনো চিন্তা নাই। এতক্ষণের আলোচনায় আপনারা আল্লাহর ওলিগণ চিনতে পেরেছেন, কারেগণ যারা জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে ইবাদত করে, যারা জান্নাত লাভের স্বার্থে ইবাদত করে, যারা নবীর শাফাআত লাভের স্বার্থে ইবাদত করে, না যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, এদেরকে আল্লাহর ওলিগণ। একদিন দুই দিন এক রাকাত দুই রাকাত নফল নামাজ পড়ে নিলেই হয় না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, অভ্যাস বানাইতে হবে। কি করতে হবে? একবার দুইবার আল্লাহর জিকির করে নিলেই হয় না, জিকিরটাকে অভ্যাস বানাইতে হবে। এই জিকির দুই প্রকার। মুফাসসিরিনে কেরাম লেখেন, জিকির এক প্রকার জিকিরের নাম জিকিরে লেখান, আর এক প্রকার জিকিরের নাম জিকিরে কলবি। বলুন জিকির কত প্রকার? মুখের জিকির আর অন্তরের জিকির। মুখের জিকির অন্তরের, আল্লাহ মুখের দ্বারা আল্লাহ জিকির করা মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের নফা, এটার নাম মুখের জিকির। এর নাম কি? মুখের জিকির। এটাও আল্লাহর ওলি হওয়ার একটা ব্যবস্থা। মুখের জিকির আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থা কেন? হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরের মধ্যে জং ধরে যেমন ভাবে লোহার মধ্যে জং ধরে, লোহার মধ্যে জং ধরে কিনা ধরে, সেই জং রেত দিয়া বসলে যেভাবে পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তর অন্তরের মধ্যে আল্লাহকে ভুলে দেওয়ার মতো জং ধরে। কি জং? আল্লাহকে ভুলে দেওয়ার মতো রং ধরে, জং ধরে। এই গম পরিষ্কার করার রেত হল মুখের দ্বারা আল্লাহ জিকির করা। অনেকে মনে করে মুখের দ্বারা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বললে কি হইল, তুমি কি বলবো আল্লাহ আল্লাহ বললে কি হইল, এটা তোমার বোঝার ব্যাপার না। বর্তমানে এমন কিছু নকশের গুলাম মুসলমান সমাজে পাওয়া যায় বলেন জঙ্গে যদি লোহার আশ খাইয়া গেলে রেট দিয়া বসলে কোনো কাজ হবে না, উপর দিকটা জং থাকলেও ভিতরে লোহা বাকি আছে ওইটারে বসলে চাবি। যে সমস্ত নফসের গুলামের মন মনের ইমানের সারকে গুনায় খাইয়া ফেলছে, হে লা ইলাহা ইল্লাল্লাহর রেট দিয়া বসলে অন্তর চাপ হবে, রসুলের সেই হাদিস বুঝবে কেমন করে? এই সমস্ত নফসের গুলামেরা এই জিক্রে লেতানি মানে না, মুখে মুখে আল্লাহর নাম দফা কি লাভ হয় বুঝে না, মানে না। আপনারা বুঝলেন মুখের জিকিরেরও উপকার আছে কিনা? হ্যাঁ, মুখের জিকিরও উপকার আছে। মুখ দিয়ে আল্লাহর নাম করতে থাকলে যার একটা অ্যাকশন হয় অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে যে আল্লাহকে ভুলে যাওয়ার মতো একটা গন্ধ ছিল, এই গন্ধ পরিষ্কার হয়ে যায়। মুখের দিকে আরেকটা উপকারিতা, শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় তিনবার, এই সবগুলি একদিনে বলার মতো ব্যাপার হয়। আমি শুধু একটা বলি, শয়তান মানুষকে তিনভাবে কুমন্ত্রণা দেয়, এর মধ্যে একটা হলো শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকে তার অন্তরের মধ্যে আসন পেতে বসে, চারজন হইয়া বসে, চারজন হইয়া দুই হাত দুই দিকে সরাইয়া দিয়া দুই গুড়ালি সামান দিকে কুটাইয়া নিয়া বসলে এটাকে চারজন হইয়া বসাবো। শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকে এবং তার অন্তরে আসন পেতে বসে, চারজন হয়ে বসে, বসে ইচ্ছা মতো তার মনের মধ্যে গুনার কুমন্ত্রণা দিতে থাকে, আর এই মানুষটা শয়তানের দেওয়া কুমন্ত্রণা মতে চলতে থাকে, গুনা কামাই করতে থাকে আর জাহান্নামের পথে অগ্রসর হতে থাকে। এই যে মানুষটার মনের মধ্যে শয়তান আসন পেতে বসা, কুমন্ত্রণা দেয় আর গুনার পথে চালায়, কুমন্ত্রণা দেয় আর গুনার পথে চালায়, এই লোকটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে তার শয়তান বসা আসন পেতে আর মুখে তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যায়, আসন পেতে বসা ছিল যে অন্তরে শয়তান, শয়তানের অন্তর আগুনের মতো জ্বালা ধরে কোন জিকিরের দ্বারা, মুখের দিকে শয়তানের অন্তরে আগুনের জ্বালার মতো জ্বালা করে, আর বসা থাকার সাহায্য থাকে না অন্তরে আসন পেতে, অন্তর ছেড়ে দেহ থেকে বের হয়ে পালিয়ে যায়। আল্লাহর জিকিরে শয়তানের কেমন জ্বালা ধরে একটা হাদিসের দ্বারা আপনারা আশা করি সেটা ব্যাপারটা বুঝতে পারবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় বলুন আজানে আল্লাহর জিকির আছে কি নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানে আছে কি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আজানে আছে কি নাই, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আজানে আছে কি নাই, এই আল্লাহর জিকির সম্বলিত আজান যখন শয়তান দেয় তখন রাসূল বলেন শয়তানের অন্তরে এমন জ্বালা পোড়া শুরু হয় আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এর এরিয়ার বাইরে শয়তান এমন ভাবে পালাইয়া যায়, আল্লাহ রাসূল বলেন বায়ু ছাড়তে ছাড়তে যায়, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান এই এরিয়ার বাইরে পালাইয়া যায়, কেমন কেমন বিপদ হইয়া দৌড়াইয়া পালাইয়ে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে আসা করে, তাহলে আল্লাহর জিকিরের দ্বারা শয়তানের এমন জ্বালা ধরে এটা বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে। আপনার অন্তরে যে শয়তান আসন পেতে বসা, আপনার মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি চালু থাকে শয়তান বসা থাকতে পারবে না ভয় থাকতে থাকতে ভালো লাগে? বলুন মুখের জিকিরের উপকারিতা আছে কি নাই? মুখের জিকির যথেষ্ট পরিমাণ উপকারিতা। এইগুলি বুঝে না একদল নকশের গুলাম ফিরেরা কেন জিকির করার অজিহা দেয় না। তুমি কি বুঝবা পীরেরা আল্লাহর জিকির করলে কি লাভ হয় তোমার বুঝে আসে না। মুখের দ্বারা আল্লাহর নাম জপা, এটার নাম মুখের জিকির। আমার এতক্ষণে কথা বুঝে থাকলে বলুন, মুখের জিকিরেও উপকার হয়? মুখের জিকিরের দ্বারা অন্তরের জম পরিষ্কার হয়, মুখের জিকিরের দ্বারা অন্তর থেকে শয়তান বের হয়ে পলায়। তাহলে মুখের জিকিরের যথেষ্ট উপকারিতা আছে। এই জন্য কামিল বীরগণ মুরিদগণকে মুখের জিকির করার অজিহা দিয়ে থাকেন। আপনি বুঝলেন বীররা মুরিদরে জিকির করার অজিহা দেয় কেন? অন্তরের জম পরিষ্কার করার জন্য, আর শয়তানকে অন্তর থেকে বহিষ্কার করার জন্য। আর এক রকম জিকিরের নাম অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন অন্তরের জিকির বলে, প্রতিটি মুহূর্তে আমি যেই কাজটাই করি না কেন, ঠিক সেই মুহূর্তেই মনে থাকা যে আমার এই কাজটা আল্লাহর মর্জির পক্ষে না বিপক্ষে, আমার ওই কাজটা আল্লাহর মর্জির পক্ষে না বিপক্ষে, আমার সেই কাজটা আল্লাহর মর্জির পক্ষে না বিপক্ষে, এই কথাটা সদা সর্বদা যার অন্তর জাগ্রত থাকে তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির চালু আছে। এখন আল্লাহর জিকির কোথায় চালু আছে? অন্তর। যার মুখে আল্লাহর জিকির চালু হয়, যার অন্তরে আল্লাহর জিকির চালু হয়, তার অন্তর পরিষ্কার হয়ে যায়, আল্লাহর মারিফতের নূর অন্তরে দুঃখের মতো ব্যবস্থা হয়ে যায়, শয়তানের চক্রান্ত থেকে তার আত্মরক্ষার ব্যবস্থা হয়ে যায়, এরা আল্লাহর ওলি হওয়ার পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য মুফাসসিরিন কেরাম এই দুই আয়াতের তাফসীরে লিখেছেন যে আল্লাহর ওলি হলেন ওই সমস্ত লোকেরা যারা বেশি বেশি জিকির করেন আল্লাহ, হয়তো মুখের জিকির আর না হয় অন্তরের জিকির। বুঝে আসতেছে কিনা? যারা আল্লাহর বেশি বেশি জিকির করেন, হয়তো মুখের জিকির আর না হয় অন্তরের জিকির, আর যারা নফল বন্দিগিকে নিজের অভ্যাসে পরিণত করেন। ওলি হওয়ার এই দুই কাজের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়। যে ব্যক্তি কোন জিকিরই তার মধ্যে চালু নেই, না মুখের জিকির চালু আছে না অন্তরের জিকির চালু আছে, প্রতিটি মুহূর্তে যে কাজটাই করে আল্লাহ আল্লাহ এতে সন্তুষ্ট বা অসন্তুষ্ট এই কথা কল্পনা করার দরকার মনে করে না, কোন অবস্থাতে সে আল্লাহর বলি হতে পারে না। আর যে ব্যক্তি হারাম কাজ থেকে বিরত রাখে, ফরজ আমল ঠিক মতো করে, ওয়াজিব আমল ঠিক মতো করে, সুন্নতে মুআক্কাদ আমল ঠিক মতো করে, এক দুই দিন কিছু নফল বন্দেগী করলে করে না করলে নাই, নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায় না, সেই ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারে না। তাহলে আল্লাহ এই জন্য এই দুই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহর ওলি হওয়া যায় দুই কাজের দ্বারা, কাসরাতে জিকির আর কাসরাতে তওয়াব। আল্লাহর জিকির সদা সর্বদা হয়তো মুখে চালু রাখা আর না হয় অন্তরে আল্লাহর জিকির চালু রাখা, আর নফল বন্দেগীকে অভ্যাসে পরিণত করা, এমন কাজ যারা করে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। এইবারে আল্লাহর জিকির মুখে এবং অন্তরে চালু করার মাধ্যম, নফল বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করার মাধ্যম, আল্লাহর ওলি হওয়া নিজে নিজে করার ব্যাপার নয়, একজন শিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে এইগুলি অর্জন করতে হয়। বলুন নিজে নিজেই মুখে আল্লাহর জিকির চালু করা যায়? নিজে নিজেই অন্তরে আল্লাহর জিকির চালু করা যায়? নিজে নিজেই নকল বন্দেগীর অভ্যাস করা যায়? না একজন শিক্ষকের তত্ত্বাবধান লাগে এই ব্যাপারে? আমাকে যে শিক্ষক যে শিক্ষকের তত্ত্বাবধানে আমার মুখে আল্লাহর জিকির চালু হবে, যে শিক্ষকের তত্ত্বাবধানে আমার অন্তরে আল্লাহর জিকির চালু হবে, যে শিক্ষকের তত্ত্বাবধানে নফল বন্দেগি আমার অভ্যাসে পরিণত হবে। এই শিক্ষককেই আর বিভাষায় মুর্শিদ, আমাদের দেশের ভাষায় পীর বলা হয়। তিনি আমাকে প্রশিক্ষণ দেওয়া ট্রেনিং দিবেন, আমার দ্বারা কতগুলি প্রশিক্ষণ গ্রহণ করাইবেন, এই ট্রেনিং গুলি দিয়া পাস করলে পরে আমার মুখে আল্লাহর জিকির চালু হবে, আমার অন্তরে আল্লাহর জিকির চালু হবে, আমার আমলে নকল বন্দেগির অভ্যাস আসবে। বলুন ট্রেনিং ছাড়া না ট্রেনিং এর মাধ্যমে? যে কোনো ট্রেনিং দুনিয়াতে নিজে নিজে গ্রহণ করা যায় না শিক্ষকের মুখে এবং অন্তরে আল্লাহর জিকির চালু করাবার শিক্ষককে মসজিদ, শিক্ষককে মসজিদ। নফল বন্দেগিকে অভ্যাসে পরিণত করাবার শিক্ষককে মসজিদ। আমাদের দেশের পরিভাষায় কয় পীর, আমাদের দেশের পরিভাষায় কয় পীর। পীর সম্পর্কে আমাদের সমাজে তিন রকমের মতবাদ চালু আছে। একদল মুসলমান ভণ্ড পীরের ভণ্ডামিতে বিশ্বাসী এবং এরা ভণ্ড পীরের মুরিদ। আর একদল মুসলমান পীর মুরিদি জানেও না মানেও না বিশ্বাসও করে না, এটাকে বিদাত বলে। আরেক রকমের মুসলমান ভণ্ডামি নয় সত্যিকারের পীর মুরিদির মাধ্যমে আল্লাহর ওলি হয়। বলুন এই ব্যাপারে আমাদের সমাজে কত প্রকার মতবাদ আছে? একদল বন্ধ পীরের বন্দামিতে বিশ্বাসী, এরা বন্ধ পীরের মুরিদ হয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, বন্ধ পীর আর খাঁটি পীর চেনার উপায় কি? থানভী রহমতুল্লাহ আলাইহি যে জবাব দিলেন, এটার সারমর্ম হল আমাদের বাংলায় একটা কথা আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। থানভী বলেন, পীর তুমি খাঁটি না ভণ্ড তোমার মুরিদানের আমলে পরিচয়। যে পীরের কাছে বদ আমলওয়ালা মুরিদ হলে নেক আমলওয়ালা হয়ে যায় এটা খাঁটি পীর, যে পীরের কাছে বদ আমলওয়ালা মুরিদ হলে বদ আমলই থাকে এটা ভণ্ড। বুঝে থাকতে বলুন, পীর মুরিদি বলতে কোন জিনিস নাই না আছে, কিন্তু পীর মুরিদির নামে ভণ্ডামি বলতে কোন জিনিস কারণ নেই। পীর মুরিদি বলতে ভণ্ডামি নামে কোন জিনিস কামে না ইসলামে, ইসলামে পীর মুরিদি আছে ভণ্ডামি না। কাজে যারা ভণ্ডামি করে এরাও ভ্রান্ত, আর যারা বলে ইসলামে পীর মুরিদি নাই এরাও ভ্রান্ত, যারা বলে ইসলামে পীর মুরিদি নাই তারাও ভ্রান্ত। এরা আল্লাহর গুলাম ছেড়ে দেয়া নফসের গুলাম হয়ে গেছে, এদের নসিবে নাই আল্লাহর ওলি হওয়া, এদের নসিবে নাই আল্লাহর ওলি হওয়া। কথাটা আপনাদেরকে বুঝাইবার জন্য একটা উদাহরণ দিই। কৃষকেরা যে খেতে কৃষিকাজ করে ফসল ফলায়, এদের প্রধান কাজ দুইটা, একটা হলো খেতের আগাছা পরিষ্কার করা, আরেকটা হলো ফসলের চারা লাগানো। আগাছা পরিষ্কার করতেও মেহনত করতে হয়, ফসলের চারা লাগাইতেও মেহনত করতে হয়। বলুন গৃহস্থিতে কত কত রকমের মেহনত আছে? একটা আগাছা চারানির মেহনত, আরেকটা ফসল লাগানির মেহনত। দুইটা মেহনত যারা করে তাদের খেতে ফসল ফলে, যারা আগাছা চারানির মেহনত করে না ফসলের চারা লাগানির মেহনত করে না এদের খেতে আগাছা এমনই ফলে। ফসল ফলাইতে হইলে মেহনত কইরা ফলাইতে হয়, আর খেত মেহনত না করলে আগাছা ফলাইতে হয় না, অটোমেটিক কি বলে। ঠিক তেমনি ভাবে মানুষের মন গৃহস্থের খেতের মতো, মানুষের মন গৃহস্থের হেতের কতগুলি সুস্বভাব আছে, মেহনত করে অন্তরে হাসিল করতে হবে, আর কতগুলি কুস্বভাব আছে, মেহনত করে অন্তর থেকে পরিষ্কার করতে হয়। কুস্বভাবগুলি পরিষ্কার করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, সুস্বভাবগুলি হাসিল করলে মানুষ আল্লাহর এবাদতে লিপ্ত থাকতে পারে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি কসতুস সাবিল নামক কিতাবে লেখেন, যে সমস্ত সুস্বভাব মেহনত করে অন্তরে হাসিল করতে হয় এইগুলিও দশটা, যে সমস্ত কুস্বভাব এর আগাটা মেহনত করে মনের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয় এইগুলিও দশটা, দশটা সুস্বভাব মেহনত করে অর্জন করতে হয় আর দশটা কুস্বভাব মেহনত করে বর্জন করতে হয়। সুস্বভাব গুলিকে ঔসাফে হামিদা বলা হয়, কুস্বভাব গুলিকে ঔসাফে রাসিলা বলা হয়। সুস্বভাব গুলি অর্জন করার মেহনত আর কুস্বভাব গুলি বর্জন করার মেহনতকে পীর মুরিদি ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সুস্বভাব গুলি অর্জন করার মেহনত, কুস্বভাব গুলি বর্জন করার মেহনতকে পীর মুরিদি ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সুতরাং যারা পীর মুরিদি মানে না, রিয়াজত জানে না, মুজাহাদাও জানে না, করতেও পারবে না, তার মনে কোনোদিন আল্লাহর গুলামির ফসল হবে না, তার মন থেকে কোনোদিন গুনার আগাটাও পরিষ্কার হবে না। যে দশটা সুস্বভাব মেহনত করে অন্তরে অর্জন করতে হয় এই দশটা সুস্বভাবের একটা উদাহরণ দেব আজকে। যে দশটা কুস্বভাব মেহনত করে অন্তর থেকে বর্জন করতে হয় এর একটা কুস্বভাবের উদাহরণ দেব, কিন্তু সুস্বভাব অর্জনের মেহনত কুস্বভাব অর্জনের যে মেহনত বলুন এই মেহনতকে তরিকতের ভাষায় কি বলে, রিয়াজত মুজাহাদা। দুই শব্দ কেন, এই মেহনতের দুইটা স্তর আছে, দুইটা পর্যায় আছে, এক ধরনের মেহনতকে রিয়াজত বলে আর এক ধরনের মেহনতকে মুজাহাদা বলে। আল্লামা তকি উসমানি দামাত বারাকাতুহু এক কিতাবে লিখেছেন, কোন মেহনতকে মুজাহাদা বলে আর কোন মেহনতকে রিয়াজত বলে, যেই মেহনত যেই প্রশিক্ষণ যেই ট্রেনিং গ্রহণ করলে গুনায় লিপ্ত হবে দূরের কথা, গুনার সুযোগই আসে না, এমন মেহনতের নাম রিয়াজত। যেই মেহনত করলে যেই মেহনতটাকে অভ্যাসে পরিণত করলে গুনায় লিপ্ত হবে দূরের কথা, গুনার সুযোগই আসে না, এমন মেহনতের নাম রিয়াজত। আর গুনার সুযোগ আসলে পরে সেটার থেকে বিরত থাকার জন্য যে মেহনত করতে হয় এটার নাম মুজাহাদা। উদাহরণ দেখো, আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, অর্থাৎ হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে। কি বলছেন আল্লাহ, রাস্তায় চলার সময় দৃষ্টি কোন দিকে রাখে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাস্তায় চলার সময় কেউ যদি উপর দিকে তাকাইয়া আসমান দেখে গুনাহ হবে, কেউ যদি ডান দিকে তাকাইয়া বিল্ডিং দেখে গুনাহ হবে, কেউ যদি বাম দিকে তাকাইয়া ফুলের বাগান দেখে গুনাহ হবে, কেউ যদি পিছন দিকে তাকাইয়া নিজের সঙ্গী সাথী দেখে গুনাহ হবে, বুঝলে? সামান দিকে তাকাইলেও গুনাহ নাই, ডান দিকে তাকাইলেও গুনাহ নাই, বাম দিকে তাকাইলেও গুনাহ নাই, পিছন দিকে তাকাইলেও গুনাহ নাই, তবে কেন আল্লাহ বলেন নিজের দিকে তাকাইয়ে চলো? রিয়াজত করাইবার জন্য। কিসের জন্য? নিজের দিকে তাকাইয়া পথ চলা এমন একটা মেহনত, এমন একটা ট্রেনিং, এমন একটা প্রশিক্ষণ, এটাকে যদি অভ্যাস বানাইতে পারো তাহলে ব্যবহারটা মেয়ে লোক দেখার মতো সুযোগ হয়ে আসবে না, তোমার কাছে যে ব্যবহারটা মেয়ে লোক চলে গেলে তোমার খবরই থাকবে না, গুনার গুনায় লিপ্ত হবে দূরের কথা, গুনার সুযোগ হইল না। বলে নিষের দিকে তাকাইয়া পথ চলার অভ্যাস করলে বেহর দানার দেখার গুনা করবে না, গুনার সুযোগ হয়ে আসবে না। যেই ট্রেনিং গ্রহণ করলে গুনার সুযোগ হয়ে আসে না, এমন ট্রেনিং এর নাম রিয়াজত। এমন ট্রেনিংয়ের নাম। অবাত্তা যদি কোন সময় বিল্ডিং দেখার জন্য ডান দিকে চাইতে গিয়া, বাগান দেখার জন্য বাম দিকে চাইতে গিয়া, সামনের রাস্তা দেখার জন্য সামন দিকে চাইতে গিয়া যদি ব্যবস্থা নারী দৃষ্টিতে পড়েই যায়, যদি ব্যবস্থা নারী দৃষ্টিতে গুনার সুযোগ আসলো কিনা, এখন সাথে সাথে দৃষ্টি ফিরাইবার জন্য নফসের বিরুদ্ধে আরেকটা মেহনত করতে হয়। কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে। এখন এর মেহনতটা কি গুনার সুযোগ না আসার জন্য, না গুনার সুযোগ আসার পরে গুনার থেকে বাঁচার জন্য? এই মেহনতের নাম মুজাহাদা। এই মেহনতের নাম বুঝা। আমার কথা বুঝে থাকলে বলুন, রিয়াজত তুমি যদি পীর না ধরো তো তোমার রিয়াজত মুজাহাদা করাইব তোমার বাপে না শয়তানে। বুঝে থাকলে বলুন, পীর ধরার দরকার আছে কি নাই? আমাকে রিয়াজত করাই দেখে যদি আমার পীর না থাকে, আমাকে মুজাহাদা করাই দেখে যদি আমার পীর না থাকে। এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, যার পীর নাই এর পীর শয়তান। এই কথাটা কিন্তু বিনা ব্যাখ্যায় নয়। এই কথার ব্যাখ্যা হইল যে এই পথে চলার জন্য যে কোন উস্তাদ গ্রহণ করে না, শয়তান তার উস্তাদ হইয়া যায়। কথা বুঝতে পারলেন? গুনাহ ছাড়ার জন্য, গুনাহ ছাড়ার প্রশিক্ষণ গ্রহণ করার জন্য যে কোনো উস্তাদ ধরে না, এবাদত বন্দেগি করার অভ্যাস করার জন্য যে কোনো উস্তাদ ধরে না, মুখে জিকির চালু করার জন্য যে কোনো উস্তাদ ধরে না, অন্তরে জিকির চালু করার জন্য যে কোনো উস্তাদ ধরে না, নফল বন্দেগিকে অভ্যাস বানাবার জন্য যে কোনো উস্তাদ ধরে না, শয়তান নিজে তার উস্তাদ হইয়া যায়। উস্তাদ হইয়া শয়তান তারে গুনায় লিপ্ত করায়, শয়তান তাকে ফরজ বন্দেগির থেকে বারণ করে রাখে, শয়তান তাকে ওয়াজিব বন্দেগির থেকে বারণ করে রাখে, শয়তান তাকে সুন্নাত বন্দেগির থেকে বারণ করে রাখে, নফল বন্দেগির তো ধারে কাছে বজাইতে দেয়। এই ব্যাখ্যা মতো আল্লাহর ওলিরা বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। আমার কথা বলি বুঝে থাকলে বলুন, নিজে নিজেই ওলি হওয়া যায় না একজন উস্তাদের তত্ত্বাবধান? উস্তাদ রে এইরকম একজন উস্তাদ মানার নাম ওই পীর ধরা, এমন একজন উস্তাদ মানার নাম ওই পীর ধরা, তিনি আমাকে এই সবগুলি প্রশিক্ষণ দান করবে, দশটা সুস্বভাব অন্তরে হাতিল করার ট্রেনিং দিবেন, দশটা কুস্বভাব অন্তর থেকে বের করার প্রশিক্ষণ দিবেন। এই প্রশিক্ষণ ছাড়া কোনোদিন এইগুলি হাতিল হয় না। সুস্বভাব গুলির একটা সুস্বভাবের নাম এখলাস, যে দশটা সুস্বভাব ফিরের মাধ্যমে মেহনত করে অন্তরে হাজির করতে হয়, এর একটা সুস্বভাবের নাম এখলাস। এখলাস শব্দের অর্থ হল নির্বেদাল, একমাত্র আল্লাহর জন্য হাতি আমার ইবাদত। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, নির্বেদাল ইবাদত কোনটা? রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে যেমন একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করতে, তেমন একাগ্র চিত্তে যদি আল্লাহর ইবাদত করতে পারো, অতটুকু না পারলে অন্তত আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই মনোভাব নিয়েও যদি ইবাদত করতে পারো, সেটা হবে ইখলাসের ইবাদত, নির্বেদাল ইবাদত। বলুন তো, আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান অন্তরে থাকলে অন্তরে আল্লাহর জিকির চালু আছে কিনা? অল্প অন্তরে আল্লাহর জিকির চালু করার পদ্ধতি, তাহলে অন্তরে আল্লাহর জিকির চালু করার ট্রেনিং হাদিস শরীফে রাসূল শিক্ষা দিয়েছেন, রিয়াজত পবিত্র কোরআনে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সুতরাং রিয়াজত মুজাহাদা পীর মুরিদি পরিভাষা, যে মন গড়া না কোরআন হাদিস সম্মত, এগুলি মন গড়া নয় কোরআন হাদিস সম্মত। যে দশটা সুস্বভাব অন্তরে হাসিল করতে হয়, এর একটা সুস্বভাবের নাম ইখলাস। বলুন, এমনি হাসিল হয় না উস্তাদের প্রশিক্ষণ গ্রহণ করার পরে? উস্তাদের প্রশিক্ষণ গ্রহণ করার পরে। আরেকটা সুস্বভাবের নাম সবর, আরেকটা সুস্বভাবের নাম সবর। সবর, সবর এর বাংলা হইল ধৈর্য, সবরের বাংলা হইল ধৈর্য। মুফাসসিরিন কেরাম লেখেন ধৈর্য তিন প্রকার। একটা হলো আল্লাহর ইবাদত করতে যে কষ্ট হয়, এই কষ্টটা আল্লাহর কাছে অনেক পুরস্কার পাওয়ার আশায় সহ্য করে নেওয়া, এটা হলো এক প্রকারের ধৈর্য। আরেকটা হলো গুনার কাজ ছেড়ে দিতে যে কষ্ট হয়, এই কষ্টটাও আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় বরণ করে নেওয়া, আরেক প্রকারের ধৈর্য। আরেকটা হলো সংসারের চিন্তা ফিকির গবেষণা, সংসারের যত রকমের বিভিন্ন রকমের ঝামেলা বিপদ আপদ কষ্ট বেমার আজার এইগুলি আল্লাহর কাছে পুরস্কার হওয়ার আশায় সহ্য করে নেওয়া, এই তিনটা জিনিস হলো ধৈর্য। ধৈর্য তিন প্রকার, একটা হলো এবাদতের কষ্ট স্বীকার করার ধৈর্য, আরেকটা হলো গুনাহ বর্জন করার ধৈর্য, আরেকটা হলো সংসারের কষ্ট সহ্য করার মতো ধৈর্য। এই তিন প্রকারের ধৈর্য যার অন্তরে হাসিল হয়, বলুন তার অতীতের জন্য কোনো পেরেশানি থাকবে না ভবিষ্যতের জন্য কোনো ভয় থাকবে? ওই দশটার একটা মাত্র, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পীরের প্রশিক্ষণ নিয়ে এই দশটা সুস্বভাবের একটা সুস্বভাব, শুধু ধৈর্যটা যদি আমরা হাসিল করতে পারি, এবাদত করতে যে কষ্ট হয় এই কষ্টটা যদি আমরা সহ্য করে নিতে পারি, গুনাহ করতে যে কষ্ট হয় কষ্টটা যদি আমরা বরণ করে নিতে পারি, সংসারে যে কষ্ট হয় কষ্টগুলি যদি বরণ করে নিতে পারি, কিসের আশায়? একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়। ভবিষ্যতেও আমাদের কোনো ভয় থাকবে না, অতীতের কোনো ব্যাপারেও পেরেশানি থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর ওলিগণের ভবিষ্যতেও কোনো ভয় নাই, অতীতেরও কোনো চিন্তা নাই। দশটা সুস্বভাবের একটা, যে দশটা কুস্বভাব অন্তর থেকে মেহনত করে পরিষ্কার করতে হয়, এই দশটা কুস্বভাবের একটা কুস্বভাবের নাম অহংকার, একটা কুস্বভাবের নাম অহংকার। অহংকারের মর্ম হল নিজেকে যোগ্য মনে করা, নিজেকে গুণী মনে করা, নিজেকে জ্ঞানী মনে করা, নিজেকে বড় মনে করা, এর নাম অহংকার। তরিকতের ভাষায় চারটা স্তর আছে, অহংকারের প্রথম স্তরের নাম উজ, অহংকারের দ্বিতীয় স্তরের নাম কিবির, অহংকারের তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, অহংকারের চতুর্থ স্তরের নাম ইস্তেকবার। এই ভাষাগুলি আপনারা সবাই বুঝবেন না, এই জন্য আপনাদের মতো করে বাংলা ভাষায় করি। অহংকারের চারটা স্তর, একটা হলো অহংকারের বীজ, একটা হলো অহংকারের চারা, একটা হলো অহংকারের গাছ, একটা হলো অহংকারের ফসল। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকবে তাকেও জাহান্নামে যেতেই হবে। অহংকারের স্তর কটা? বীজ, চারা, গাছ, ফসল। আমি চারটা বলি, এই চারটা বললে পরে যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর বুঝেন, ইনশাআল্লাহ টের পাবেন কার মধ্যে কত নম্বরটা আছে, কার মধ্যে কত নম্বরটা। মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি গভীর মনোযোগে একা একা নিরিবিলি তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কি। মন যদি সচেতন হয় মন থেকে জবাব আসবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে, আমি মুখে কথা বলতে পারি এটা আমার একটা গুণ, আমি চোখে দেখতে পারি আমার এটা একটা গুণ, আমি কানে শুনি এটা আমার একটা গুণ, আমি হাতে ধরতে পারি এটাও আমার একটা গুণ, আমি পায়ে চলতে পারি এটাও আমার একটা গুণ। বুঝে থাকতে বলুন, আমাদের প্রত্যেকের মধ্যে অনেকগুলি গুণ আছে কিনা। এবার প্রশ্ন করো তোমার মনকে, এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। এবার যদি মন বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রমাণ হয়ে গেল, তোমার অন্তরে অহংকারের বীজ আছে। তাহলে কি বললে বীজ নাই প্রমাণ হবে? তফসিরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, মন থেকে যদি জবাব আসে যে আমার দেখার গুণ আমার কামাই করা নয় আল্লাহর দান, আমার কথা বলার গুণ আমার অর্জন করা নয় আল্লাহর দান, আমার এলিম কালাম আমার আমার হাসিল করা নয় আল্লাহর দান, আমার বিদ্যা বুদ্ধি আমি কোনোদিন অর্জন করতে পারতাম না আল্লাহ যদি দান না করতেন, কাজে একটা গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য না, আমার সমস্ত গুণের জন্য একমাত্র আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য। এই জবাব যদি অন্তর থেকে আসে তাহলে প্রমাণ হবে তোমার অন্তরে অহংকারের বীজও নাই, সরিষার বিন্দু পরিমাণ অহংকারও নাই। আর যদি খালি মনে মনে কয় না, মুখেও প্রকাশ করে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি শিক্ষিত, আমি আলেম, আমি ধনী, আমি রূপবান, আমি শক্তিশালী, যে মুখের দ্বারা যদি প্রকাশ করে, তে অন্তরে যে অহংকারের মিল আছে, মুখ দিয়ে যার সারা গলাইছে। যারা নিজের গুণ নিজের মুখে প্রকাশ করে, এরা মুখে দিয়ে অন্তর থেকে অহংকারের চারা গজায়, অহংকারের বীজ তাকে অন্তরে আর সারা গজায় সারা গজায় কোন দিক দিয়া। মুখ দ্বারা প্রকাশ করতে গিয়া যদি আরেকজনের সাথে তুলনা করে, তার এতটুকু এলেম কালাম নাই, আমার যতটুকু আছে, তার এতটুকু বিদ্যা বুদ্ধি নাই, আমার যতটুকু আছে, আরেকজনের সাথে যদি তুলনা করে, এটার নাম অহংকারের গাছ। যারে নিজের থেকে হাত ও সাব্যস্ত করতে চায়, তার সাথে যদি অবিচার শুরু করে, এই অবিচারটা হলো অহংকারের ফসল। এবার বলুন, আমাদের সমাজে কোন মুসলমান কি সমাজের কারো সাথে কোন রকমের অবিচার করে? কিসের ফসল? তার অহংকারের বীজ সারা গজাইছে, গা তুলছে, ফসল ধরছে। এরপরে হয় আমার অন্তর অহংকার নাই, তার দুরুম অত্যাচারে আশপাশের মানুষের অশান্তির সাগরে হামডুবু খায়, আর হে কসম খাইয়া হয় আল্লাহর কসম, আমার অন্তরে অহংকার নাই। তুমি তো নিজেই রোগী, তুমি কেমনে বুঝবে অহংকার আছে কিনা? ডাক্তারের কাছে গেলেই ধরা পড়বে তোমার মধ্যে অহংকারের রোগ আছে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক নবাব মুড়ি দিয়েছে। নবাব অনুমতি দেন, বাড়িতে একটা চিঠি পাঠাই, আমার পকেট খরচের পয়সা যেন পাঠায়। তানভি কইলেন, ঠিক আছে চিঠি পাঠাও, আমাকে পড়াইয়া চিঠি পোস্ট করতে হবে। নবাবে চিঠি লিখে তানভিরে পড়াইতে গেছে। তানভি দেখলেন চিঠির মধ্যে লেখছে, তোমার নবাবগিরি নষ্ট হয়, জাম্বুরা বড়টা ওই আছে তোমার দিতে, এটারে বর্তা না করা পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার পথে অগ্রসর হতে পারবে না। অন্য লোকেরা নবাব নয়, আমি নবাব, অন্য লোকেরা কম পয়সার মালিক, আমি বেশি পয়সার মালিক, এটা প্রমাণ হতে হবে তো। এই কারণে সাবধান করে দিছে পৃথিবীতে, সাবধান, কম পয়সা পাঠাইও না, আমার নবাবগিরি শিখবে না, কম পয়সা পাঠাই। আমি জাম্বুরা অহংকারী যে তোমার জাম্বুরা বর্তা না করা পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। আমরা গাছের জাম্বুরা ধরাইতে যে বর্তা করাইনি কেউ, নুন মরিচ লাগে না? হ্যাঁ, জাম্বুরা বর্তা করতে কিন্তু নুন মরিচ লাগে। ওই থানবি নুন মরিচ দিলেন, কইলে এই নবাব 40 দিন যে আমার খানকায় থাকবে তুমি, এই 40 দিনের ভিতরে আমার খানকার মসজিদে যত মানুষ নামাজ পড়তে আসবে, সমস্ত মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় জুতাগুলি তোমার হাতে সুজা করে দিলে হবে না, তার পায়ে তোমার হাতে দিয়া জুতা পরাইয়া দিতে হবে। বুঝিল নুন মরিচ? দেখিল নুন মরিচ? কথা বুঝে থাকলে বলুন, এই যে অন্তরের আগাছা কতগুলি কুসব, এগুলি নিজে নিজে পরিষ্কার করবো, দূরের কথা, নিজে নিজে টেরনি ভাই, দয়া করে কামিল পীরের কাছে। এরপরে এটারে কেমনে বর্তা করা লাগবে, ব্যবস্থা জানা আছে কামিল পীরের, ব্যবস্থা জানায় দিলে পরে ব্যবস্থা মতো তার তসবি ওজিফা জিকির রিয়াজত মুজাহাদা করলে পরে অন্তরে সুস্বভাবগুলি হাসিল হয় আর কুস্বভাবগুলি বাইর হয়, সব রকমের গুনাহ থেকে বাঁচতে পারে, সব রকমের বন্দেগীতে লিপ্ত হতে পারে, মুখে আল্লাহর জিকির জারি হতে পারে, অন্তরে আল্লাহর জিকির জারি হতে পারে, নফল বন্দেগীকে অভ্যাস বানাতে পারে। তীর ধরলে না না ধরলে? ধরলে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ থানভি রহমাতুল্লাহ আলাইহি এক আলেম জিজ্ঞাসা করলেন, টাইটেল ভাষণ হলো না, কয় হুজুর আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমি হালাল জানি, হারাম জানি, জায়েজ না জায়েজ সব জানি, আমি কোরআনের বর্ণনা মতো হালাল পথে চলবো, হারাম কাজ ছেড়ে দেবো, আমি কেন পীর ধরতে যাব, আমার অন্তর পরিষ্কার করার জন্য আমি আরেকজন পীর ধরতে যাবো কেন, আমি কি হালাল হারাম জানি না, আমি যেমনি দাঁড়িয়ে আমি আমল করবো, পীরের কাছে যাওয়ার কি দরকার? প্রশ্নকারী অশিক্ষিত ছিল না, আলেম ছিল, হাকিমুল উম্মত তো ওনার উপাধি, হাকিম হাকিম কৌশলী, তিনি দেখলেন প্রশ্নকারী আলিম, কাজী তারা আলিমানা জবাব দিলেই যথেষ্ট, তিনি বললেন আল্লাহ কোরআনে বলছেন ইউজাক্কি সেগাদা বাবে লাজিমের না বাবে মুতাদ্দি, বস এক প্রশ্নেই সাড়ে শূন্য আনার ভুল হয়ে গেছে আলিম, আপনারা বুঝবেন না এর মর্ম হইল যে আত্মা পবিত্র করণ যায় না, আত্মা পবিত্র করাইতে হয়, বলুন মনকে পবিত্র নিজে নিজে করা যায় না আল্লাহওয়ালাদের দ্বারা করাইতে হয়, এই সমস্ত আল্লাহওয়ালাদেরকেই কোরআনে আল্লাহর ওলি বলা হয়েছে, আল্লাহর ওলি হয় ওই চার কাজের দ্বারা শুধু নয়, চার কাজের দ্বারা মুত্তাকি হয়, আল্লাহর ওলি হয় বেশি বেশি আল্লাহর জিকির চালু হইলে মুখে আর অন্তরে, আর নফল বন্দীকে অভ্যাস বানাইয়ে আল্লাহর ওলি হয় হওয়ার জন্য বলুন নিজে নিজে হওয়া যায় না কামের পীর ধরতে হয়, নিজেই নিজেই হারামি মুড়িদানরে হালাল পথে জ্বালাই বলি, কামিল পীর একমাত্র কামিল পীরের মাধ্যমে এই অন্তরে সুস্বভাবগুলি অর্জন করা যায়, কুস্বভাবগুলি অর্জন করা যায়, এই পথে মেহনত করে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা উপলব্ধি করার এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করুন, আমিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারিফতের পার্থক্য অনেক লম্বা কথা, একদিনে কইয়া শেষ করার মতো না, সংক্ষেপে শুধু একটুকু বলি, বন্ধবিদেরা কয় শরীয়ত মারিফতে পার্থক্য হইল, শরীয়তে যেটা হারাম আছিল মারিফতে এটা হালাল হইয়া যায়, যেমন শরীয়তে বেহরদা চলা হারাম আছিল মারিফতে হালাল হইয়া যায়, শরীয়তে গান বাজনা হালাল হারাম ছিল মারিফতে হালাল হইয়া যায়, এই পার্থক্য শরীয়তে আর মারিফতে, এই পার্থক্য করে কোন পীরে? আমি বলতে চাই শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হইয়া যায় তাহলে গোবর খাওয়া তো শরীয়তে হালাল, তুমি মারিফত বলা তুমি বাত্তা খাইয়া গোবর খাও, শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হইয়া যায় তাহলে বলদের পেশাব খাওয়া শরীয়তে হারাম ছিল, তুমি তো মারিফত বলা তুমি পানি না খাইয়া বলদের পেশাব খাও, তাহলে পরিষ্কার হইল যে শরীয়তের হারাম মারিফতে হালাল হয় না, শরীয়তের হারাম মারিফতে হালাল হয় না, তারপর শরীয়তে আর মারিফতে মানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে, শরীয়তে আর মারিফতে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, এই পার্থক্যটা শরীয়তে কয় তোমার যদি কেউ আঘাত করে থাকে তাইলে যে পরিমাণ আঘাত তোমারে করছে তুমিও তার কাছ থেকে সেই পরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারো, শরীয়তের বিধান, কেউ যদি তোমারে আঘাত করে থাকে তাহলে যে পরিমাণ আঘাত তোমারে করছে সেই পরিমাণ আঘাতের প্রতিশোধ তুমি নিতে পারো, শরীয়তে কয় কিন্তু মারিফতে কয়, একজনে তোমার কাছে অপরাধ করছে এই কারণে তুমি যদি করায় দণ্ডায় প্রতিশোধ নিতে যাও আল্লাহর কাছে কি কোনো অপরাধ তুমি কোনোদিন করছো, আল্লাহও যদি কি আমাদের দিন তোমার কাছে প্রতিশোধ নিতে চায় তোমার দশা নাকি চলবে, যে শরীয়তে কয় না মারিফতে কয়, হ্যাঁ মারিফতে কয়, শরীয়তে কয় তোমার যে কিল মারছে তারে তুমি একটা কিল মারতে পারো, তোমার যে একটা ঘুষি মারছে তারে একটা ঘুষি তুমি মারতে পারো, শরীয়তে কয় তোমার যে একটা লাফ মারছে তারে একটা লাফ মারতে পারো, শরীয়তে কয় যে তোমার একটা মুড়া মারছে এর তুমি একটা মুড়া মারতে পারো, কিন্তু মারিফতে কয় তোমার কিল ঘুষি মারছে যে এইখানে তুমি যদি প্রতিশোধ নেও তা আল্লাহর সাথে নি কোনো অপরাধ করছো, দেখো চিন্তা করিয়া আল্লাহ যদি কে প্রতিদিন প্রতিশোধ নিয়ে নিতে তোমার দশা রাখে, কাজেই আল্লাহর কাছে যে অপরাধ করছো এটা যদি মাফ পাইবার আশা করো, তাহলে তোমার কাছে যে অপরাধ করছে তারেও তুমি মাফ করে দাও। এটা শরীয়তে হয় না মারি হতে পারো, এই শরীয়তে আর মারি হতে বেশ কম, ওটা বুঝছেন কিনা দেখে বুঝে ফুলেন, শরীয়তে আর মারি হতে হালাল হারামের বেশ কম না, উত্তম আর অনুত্তমের বেশ কম। মারিফতে উত্তম পথ শিক্ষা দেয়, তোমারে তোমারে তোমার সাথে দুষ্কষ্টে তুমি মাফ করে দাও, এরা হয় মারিফতে। শরীয়তে হয় তুমি মাফ না করে প্রতিশোধও নিতে পারো, প্রতিশোধ নেওয়া উত্তম নয় মাফ করে দেওয়া উত্তম, এই হইল শরীয়তে আর মারিফতে পার্থক্য। উত্তম আর অনুত্তমের পার্থক্য, হালাল হারামে শরীয়তে আর মারিফতে কোনো পার্থক্য নয়। একদিন এক বন্ড ফিরে আমার কয় আমরা কোরআন শোনাইয়া মানুষের মন নরম করে দেয়, বলা কথা আমরাও গান বাজনা শোনাইয়া মানুষের মন নরম করে দেই, কিতাও নাইলো এইটা দেখার ব্যাপার না, মন যে নরম করলো এইটা হইলো আসল ব্যাপার। আমি কইলাম বলেতে টিউবওয়েলের পানি দেশি রাধি যাইলেও নরম হয়, মুদটা ভিজাইলেও তো নরম হয়, কেমনে নরম করলো দেখার ব্যাপার না, নরম তো হইল খাইবে নি কর, বলেন নরম করাই আসল ব্যাপার না হালাল হারাম মানাই আসল ব্যাপার। হ্যাঁ এই হইল বন্ড ঘিরে আর কাটি ঘিরে মোটা ঘর্ষের পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সুমতি দান করুন, সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি আলাউলা আন হাদানাল্লাহ, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله مبارك تفسير القرآن সম্মেলন দেখবুনা মঞ্জুর করো ইয়া আল্লাহ, এই সম্মেলনে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ, এই সম্মেলনের শিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে রাজাত দান করো ইয়া আল্লাহ। আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুলা মঞ্জুর করো, যারা যত আশা নিয়ে হাত রয়েছি প্রত্যেকের নেক বাসনারে কবুলা মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শেখ হাদিস সাহেবদের সহ যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ইয়া আল্লাহ, দুনিয়াতে বাচ্চা আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করো ইয়া আল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন ইয়া আল্লাহ, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমরা যারা নফসের গোলামিকে লিপ্ত ইয়া আল্লাহ, তোমার গোলামি করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমরা যারা ফাসিকিনের অন্তর্ভুক্ত আমাদেরকে এই পথ ছেড়ে দিয়া হয়ত মুত্তাকিনদের পথে আনা হয় ওলিয়া উলিয়াদের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে এমন ভাবে তওবা করার তৌফিক দান করো যেভাবে তওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায় ইয়া আল্লাহ। তোমার জিকির আমাদের অন্তরে চালু করে দাও ইয়া আল্লাহ, তোমার জিকির আমাদের মুখে চালু করে দাও ইয়া আল্লাহ, তোমার সর্বস্তরে গুলামি আমাদের আমলে চালু করে দাও ইয়া আল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।